খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার, খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার। যেখানে থাকবে না অন্যায় বিচার, চলবে হুকুমার চলবে খোদার, খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার। শান্তির পায়রা উড়বে আকাশে, জীবন হবে ওই নদীর মতন, আছে যত পাপাচার দূর হোক তাবার, স্বপ্ন বিলাসী মন দেখবে স্বপন। শান্তির পায়রা উড়বে আকাশে, জীবন হবে ওই নদীর মতন, আছে যত পাপাচার দূর হোক তাবার, স্বপ্ন বিলাসী মন দেখবে স্বপন। কেটে সব সংশয় রোগ তিন সূর্যটা, খোদার হুকুমে উঠুক আবার, খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার।